Alhamdulillah Rabbil Alamin wassalatu wassalamu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in wa man tabi'ahum bi ihsanin ila yaumiddin amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Wa in ta'uddu ni'matallahi la tuhsuha. Somosto prashongsha Allah Rabbul Alaminer jini amaderke রমজান মাসে রোজা রাখার পরে সেই ইবাদতে অটল থাকা তৌফিক দিয়েছেন, আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম হোক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ অনেকদিন পর বা এটা দ্বিতীয় সময় যে শেখের পাশে বসে কিছু বলার আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে আমরা যাই শুনব তার প্রতি আমল করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। একটি আয়াত পড়লাম, ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহ লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে গণনা করতে চাও তো গণনা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত বা অনুগ্রহ আমাদের প্রতি অসংখ্য অসংখ্য নিয়ামত, সেই নিয়ামতের মধ্যে সব থেকে উত্তম নিয়ামত কোনটি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহে অনেক নিয়ামত দিয়েছেন, তাই না? চোখ, নখ, হাত, পা, কান, জিভ, এই যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের যদি আমরা বদলা দিতে চাই বা আল্লাহ রাব্বুল আলামিন যদি বদলা চান তা আমরা দিতে পারবো না। সারা জীবন যদি আমরা ইবাদত করি সেই ইবাদতটুকু যদি একটা নারী পাল্লে রাখা হয় আর একটি নিয়ামত যদি আল্লাহ রাব্বুল আলামিন আর এক পাল্লে রাখা হয় বরাবর হবে না, হবে হবে না। সবথেকে বড় নিয়ামত কি? সবথেকে বড় নিয়ামত মাশাআল্লাহ। হ্যাঁ দেখুন, ইসলামের সেন্টারে আসার একটা যে পরিবেশ, যে মাহল, এই সূক্ষ্ম সূক্ষ্ম তৌহিদের বিষয়ে যে প্রশ্ন আপনারা জবাব দিয়ে থাকেন, অথচ আমাদের দেশে অনেক বড় বড় আলেম আছেন, অনেক বড় বড় আলেম আছেন, এই তৌহিদের সূক্ষ্ম বিষয়গুলি বলতে পারবেন না। সবথেকে বড় নিয়ামত হচ্ছে হেদায়াত, তাই না? সবথেকে বড় নিয়ামত হচ্ছে হেদায়াত। সেই হেদায়াতের মধ্যে আবার সব থেকে বড় হেদায়াত কি, সব থেকে উত্তম হেদায়াত কোনটি? হেদায়তে তৌহিদ, হেদায়তে তৌহিদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাতে কি বলেছেন, বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরাতুল ফাতিহাতে তিনটি বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন, এক হচ্ছে তৌহিদ, দুই হচ্ছে ইবাদত, তিন হচ্ছে মানুষের জীবনযাপন করার পদ্ধতি। আর এই তিনটে বিষয় নিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম থেকে নিয়ে নাস পর্যন্ত বর্ণনা দিয়েছেন। মানুষের যে জীবনযাপন করার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বলেছেন, একটা গাড়ি দাও, একটা বাড়ি চাও, টাকা ধন সম্পত্তি চাও, এ বলেছেন? কি শিক্ষা দিয়েছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও সিরাতে মুস্তাকিমের, সিরাতে মুস্তাকিমের হেদায়ত দাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলে দাও যে সিরাতে মুস্তাকিমে যারা চলে গেছে তাদের প্রতি তুমি কি করেছো, অনুগ্রহ দান করেছো। এই সূরার শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলতে বলেছেন, তাই না? এই সূরার শেষে আল্লাহ রাব্বুল আলামিন এর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলতে বলেছেন, গুরুত্বপূর্ণ দোয়াতে আমিন বলতে বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে আমিন বলেছেন, আমিন বলতে বলেছেন, আর আমিন বলাতে আরো একটা ফায়দা আছে, আমিন বলাতে আরো একটা ফায়দা আছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ইহুদিরা সব থেকে দুশ্মন পোষণ করে কোন কোন জিনিসে? হ্যাঁ, দুটি জিনিসে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক হচ্ছে সালাম আর এক হচ্ছে আমিন। সালামে তারা দুশ্মন পোষণ করে, মানে তাদের অন্তর জ্বলে, বুক ফাটে, যা মুসলমান যখন এক অপরের সাথে সাক্ষাৎ করে তখন সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। এই সালামে আছে বড় ফায়দা, বড় উপকার। এক হচ্ছে দোয়া, একের অপরের জন্য দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি। আর একটা জিনিস আছে সালামের বড় ফায়দা, কি সালামের আর একটা বড় ফায়দা? সবাব দুখুল ইল জান্নাহ, জান্নাতে প্রবেশ হওয়ার একটা কারণ বা মাধ্যম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ না তোমরা একের অপরের সাথে মহব্বত করবে, এবং তোমরা মহব্বত অতক্ষণ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা একের অপরের সাথে সালাম নেওয়া দেওয়া করবে। তো এই সালাম নেওয়া দেওয়া একটা জান্নাতে দাখিল হওয়ার কারণ। আর দ্বিতীয় যে ইহুদিরা জ্বলে, তাদের বুক ফাটে মুসলমানদের দেখে কোন সময়? আমিন বললে, অলাদ্দাল্লিন, আমিন যখন বলে সেই আমিনে তাদের বুক ফাটে। আর জোরে আমিন বলতে বলেছেন, কেন? এই আওয়াজ, আমিনের আওয়াজটা যেন মসজিদের বাইরে গিয়ে ইহুদিদের কানে পড়ে। ইহুদিরা তো নামাজ পড়ে না, তাই না? মসজিদে ঢোকে না, আস্তে আমিন বললে শুনতে পাবে না, জোরে আমিন বলো, তাদের কানে পৌঁছাক এবং তাদের বুক জ্বলুক। তাদের জন্য এই বদ্দোয়া করা হচ্ছে, ওয়ালাদ-দাল্লিন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ, এদের কাছে জ্ঞান আছে কিন্তু আমল করে না, আর ওয়ালাদ-দাল্লিন নাসারা, এদের কাছে জ্ঞান নাই কিন্তু আমল করত, আমল করেই যেত কিন্তু কোনো দলিল নাই। আর ইহুদি, তাদের কাছে জ্ঞান ছিল কিন্তু তারা আমল করত না। তো সব থেকে বড় নিয়ামত হচ্ছে নিয়ামতের হেদায়ত, আর সব থেকে বড় হেদায়ত হচ্ছে হেদায়তে তৌহিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুআজ্জামাতে নবী হওয়ার পরে কত বছর ছিলেন? নবী হওয়ার পরে মক্কা মুআজ্জামাতে কত বছর ছিলেন? 13 বছর, আর মদিনাতে 10 বছর। তো নবুয়তের অর্ধেকেরও বেশি জীবন মক্কাতে কাটিয়ে দিলেন, কেন? এবং কিসের দাওয়াত দিলেন? তৌহিদের দাওয়াত দিলেন। সেখানে না নামাজ ফরজ হয়েছে, না জাকাত, না হজ, না জিহাদ, না মা বাপের খিদমত, না বন্ধু বান্ধবের খিদমত, না আত্মীয় স্বজনের হক, কোনো কিছু ফরজ সেখানে নাজেল হয়নি। সেখানে কেবল দাওয়াত দেওয়া হয়েছে তৌহিদের, কেবল দাওয়াত দেওয়া হয়েছে সেখানে তৌহিদের। তৌহিদের গুরুত্ব সব থেকে বেশি। তৌহিদ যদি ঠিক থাকে, বাকি আমাদের ফরজ, নামাজ ফরজ, হজ ফরজ, জিনিস সব ঠিক থাকবে। আর তৌহিদ যদি না ঠিক থাকে, বাকি আমাদের আমল বরবাদ। এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, তুমি সর্বপ্রথম তৌহিদের দাওয়াত দাও। আর যতগুলি মক্কি সূরা আছে, যতগুলি মক্কি সূরা আছে, তাতে আপনি উমুর গায়বে, অদৃশ্যের খবর, আল্লাহর খবর, কবরে আজাবের খবর, জান্নাতের খবর, জাহান্নামের খবর, কবরে আজাবে কি হবে, কিয়ামতের দিবসে কি হবে, জান্নাত কোথায়, জাহান্নাম কিভাবে আছে, জাহান্নাম কিভাবে আছে, সব ওই তৌহিদের বিবরণ দেওয়া আছে, তাই না? তো সব থেকে বড় নিয়ামত, নিয়ামত হচ্ছে হেদায়েত। একটা হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব যখন মৃত্যু সজ্জায় শুয়ে আছেন, সবাই দেখতে যাচ্ছে, দেখতে দেখে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? তিনিও দেখতে গেলেন, চাচা আবু তালেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর খিদমত করেছেন? কত বছর? সব থেকে বেশি খিদমত করেছেন উনি। 6 বছর বয়সে দাদা মারা যান, 8 বছর বয়সে দাদা মারা যান, 8 বছরের পর থেকে নিয়ে 53 বছর বয়স পর্যন্ত। 53 থেকে 8 মাইনাস করুন, 45, যেটির মতভেদ আছে। তো কমসে কম 40 বছরের ঊর্ধ্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছেন কে? আবু তালেব, তাই না? চাচা মহব্বত করতেন নবী সাল্লামের সাথে, নবীও মহব্বত করতেন চাচার সাথে, দুজনের মহব্বত কিন্তু কমই ছিল না। আল্লাহ ই করেছেন, ঘোষণা দিয়েছেন যে দুজনারই মহব্বত আছে, innaka la tahdi man ahbabta, ani nabi mohabbat korten chachar sathe, ei mohabbater ekta dolil, mohabbater kono kami chilo na, tai na sarbaprothom take ki giye bollen chacha qul la ilaha illallah, bolechilen namaz poro, haj koro, roza rakho, zakat dao, na sarbaprothom kisher daawat la ilaha illallah, অথচ জানতেন, জানতো আবু তালেব আল্লাহ এক, জানতো কিন্তু মানত না এবং মুখে স্বীকৃতি দিত না, কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু বিহালাকা ইয়াউমুল কিয়ামাহ, চাচা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, বুঝে ফায়দাটা কি, আশহাদু বিহালাকা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিবসে আমি তোমার জন্য সাক্ষী দেব জান্নাতে যাবার জন্য, হ্যাঁ শুধু জান্নাতে ওই মোমেন্টে ওই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে প্রিয় ব্যক্তিকে কি বলছেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, হেদায়েতে তাওহীদ, হেদায়েতে তাওহীদ যদি কারো কাছে থাকে সেই তাওহীদের বদলাতে একদিন না একদিন জান্নাতে যাবে, আর হেদায়েতে তাওহীদ যদি না থাকে তার জন্য জান্নাত হারাম। সব থেকে প্রিয় ব্যক্তিকে কি বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তারপরে আমি জান্নাতে তোমার জন্য কিয়ামতের দিবসে সাক্ষী দেব। চাচা পড়লেন না, তার ঠিকানা কি হলো, জাহান্নামের মধ্যে গিয়ে সব থেকে যেটা হালকা আজাব, ইয়ানতাইলু বিনা আলাইন, সব থেকে যেটা হালকা আজাব, জাহান্নামের আগুনের দুটি জুতা তার পায়ে পরিয়ে দেওয়া হবে, সেই জুতার আগুনের তাপে তার মগজ ঠকবক করে ফুটতে থাকবে, ফুটতে থাকবে, এটা হচ্ছে সব থেকে হালকা আজাব, এটা আবু তালেবের জন্য। সম্মানীয় শ্রোতাবৃন্দ, আমাদের কাছে তৌহিদটা পাকা হতে হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনযাপন করার যে পদ্ধতি বলে দিয়েছেন সেইখানে সর্বপ্রথম কি বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানুষ তুমি একটি দোয়া চাও, সেই দোয়ার মধ্যে সিরাতে মুস্তাকিমের তুমি হেদায়েত চাও, সেরাতে মুস্তাকিমে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, সেরাতে মুস্তাকিমে চলে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই সিরাতের মুস্তাকিমে শেষে কি আছে, জান্নাত। সেরাতে মুস্তাকিম যদি থেকে যদি কেউ এদিক ওদিক সরে গেছে জান্নাত পাওয়া বড় মুশকিল। সেরাতে মুস্তাকিমে আরেকজন বসে আছে, কে, সেরাতে মুস্তাকিমে আমাদের জন্য আরেকজন বসে আছে, শয়তান, লা আকউদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিতাড়িত করে দিল তখন কি বলল, আমি তোমার কিছু সংখ্যক লোককে আমি অতি অবশ্যই নিয়ে যাব, লা আকউদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম, আমি তোমার সিরাতে মুস্তাকিমে বসে থাকব, কাদা বসে থাকব, যখন আক্রমণ করবে হঠাৎ আক্রমণ করবে, দাঁড়িয়ে থাকবে না, কিন্তু বসে থাকবে। সর্বপ্রথম আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সিরাতে মুস্তাকিম এবং তৌহিদে হেদায়েতে তৌহিদে অটল থাকা তৌফিক দেন, আমাদের তৌহিদকে মজবুত করতে হবে, তারপরে বাকি অন্যান্য আমল আমাদের গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক তৌহিদের পথে অটল থাকা তৌফিক দেন, এবং যখন আমাদেরকে পৃথিবী থেকে উঠাবেন এই সিরাতে মুস্তাকিম থেকে যেন আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নেওয়া তৌফিক দেন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।